রাধা কৃষ্ণ সেবন মুই জীবনে মরণে তোর স্থান কর লীলা দেখো রাত্রি দিনে যে স্থান যে লীলা কর যুগল কিশোর সখী সঙ্গিনী হং তঙ্গে হং ভোর শ্রীরূপ মঞ্জরি পদ সেবন নিরভি তোর পাদ পাদ মোর মন্ত্র মহাষধি শ্রীরতি মঞ্জরি দেবী মোরে করো দয়া অনুখন দেহাতুয়া পাদ পদ ছায়া শ্রীরত্স মঞ্জরি দেবী কর অবধান অনুখন দেহ তুয়া পাদ পদ ধ্যান বৃন্দাবনে নিত নিত যুগল বিলাস প্রার্থনা করয়ে সদা নরতম দাস রাধা কৃষ্ণ সেবন মুই জীবনে মরণে তোর স্থান তোর লীলা দেখো রাত্রি দিনে।